কেউ বলে না আই কুকুয়াই, আই কুকুয়াই, আই কুকুয়াই, আই কুকুয়াই, আই রে আমার সাথে গান গে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় কুকুয়ায় শহর ছেড়ে, ছেলেবেলার মতো বায়না করে, কাজ থেকে নে না তুই আমায় কেড়ে, আয় কুকুয়ায়, আয় কুকুয়ায়, দোকানে যখন সাজবো বলে ভূপাটা বেঁধে নি ঠান্ডা হাওয়ায়, আর শীতে যখন এই চোখ পড়ে যায়, মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় কুকুয়ায়, আমি দেখি তোকে, দেখি কেমন খোঁপা বেঁধেছিস তুই, কেমন কাজল দিলি কালো চোখে, আয় কুকুয়ায়, আয় কুকুয়ায়, জানি না কজনে আমার মতন মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়, আয় কুকুয়ায়, আয় কুকুয়ায়, আয় কুকুয়ায়, আয় কুকুয়ায়, আয় রে আমার পাশে আয় মামনি, হাতটা ভালো করে ধর এখনই, হারানো সেদিনে চল চলে যায়, ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি, আয়।